الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين যে হায়াত আমি আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি প্রথম দিনেও এই আয়াত এবং আজকের তেলাওয়াতকৃত হাদিস তেলাওয়াত করেছিলাম। গত দুই দিন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের প্রাসঙ্গিক কথা কিছু পূর্ব কথা আপনাদের সামনে পেশ করা হয়েছে। আজকে মূল আলোচনার দিকে যাচ্ছি। গত দুই দিন বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তার এবাদত করার জন্য, নবী রসুল পাঠিয়েছেন মানুষকে এবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু দুনিয়াতে আসার পর অধিকাংশ মানুষ যে কাজের জন্য দুনিয়াতে এসেছিল নবীর তরিকা মতে আল্লাহর এবাদত করা, সে কাজ ছেড়ে দিয়ে ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছ বুক বিলাসে মত্ত হয়ে যায়। অথচ এটা তার জীবনের মূল কাজ নয়, দুনিয়াতে আগমনের মূল কাজ নয়, মূল কাজ এবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালামের মাধ্যমে সমস্ত মানুষগুলিকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে। আদম হাওয়া দুইজনকে সরাসরি জান্নাত থেকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে সমস্ত আদম সন্তানদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন। বিষয়টার প্রতি অন্য আয়াতে ইঙ্গিত পাওয়া যায়। আদম হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবার সময় আল্লাহ বলেছিলেন কুলনাহবিতু মিনহা জামিয়া, আমি বললাম তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও, দুনিয়াতে চলে যাও। এখানে সমস্ত আদম সন্তানদের আল্লাহ কিভাবে সম্বোধন করলেন বিষয়টা বোঝার জন্য আরবি গ্রামারের একটা সাধারণ সূত্র মনে রাখা দরকার। যারা গ্রামার জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য ইনশাআল্লাহ বুঝতে কঠিন হবে না, আমি সহজ বুদ্ধ করে আপনাদের সামনে তুলে ধরব। বাংলা ভাষায় বচন দুই প্রকার, একের বেলায় এক বচন, একের অধিকের বেলায় বহু বচন ব্যবহৃত হয়। উর্দু ভাষায়ও তাই, ফার্সি ভাষায়ও তাই, ইংরেজিতেও বচনকে বলে নাম্বার, এক বচনকে সিঙ্গুলার নাম্বার, বহু বচনকে প্লুরাল নাম্বার বলা হয়। একের বেলায় সিঙ্গুলার নাম্বার, একের অধিকের বেলায় প্লুরাল নাম্বার। কিন্তু আরবি ভাষায় একটু ব্যতিক্রম, আরবি ভাষায় বচন দুই প্রকার নয়, তিন প্রকার। একের বেলায় এক বচন ব্যবহৃত হয়, দুইয়ের বেলায় দ্বি বচন ব্যবহৃত হয়, দুইয়ের অধিকের বেলায় বহু বচন ব্যবহৃত হয়। যদিও আরবি গ্রামারের সূত্র বর্ণনা করা হচ্ছে, তবু আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আরবি ভাষায় বচন কত প্রকার? তিন প্রকার। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বি বচন, দুইয়ের অধিকের বেলায় বহু বচন। ইহবিতু শব্দটা আরবি ভাষায় বহু বচন, তার এক বচন হইল ইহবিত, দ্বি বচন হইল ইহবিত, বহু বচন হইল ইহবিতু। আদম হাওয়াকে দেহের থেকে বের করে দুনিয়াতে পাঠাবার সময় তারা কতজন ছিলেন? দুইজন। আরবি গ্রামার অনুপাতে ইহবিত বলার কথা, তোমরা দুজন দুনিয়াতে চলে যাও, দ্বি বচন ব্যবহার করার কথা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দ্বি বচন ব্যবহার না করে বহু বচন ব্যবহার করেছে, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে যাও। অথচ দুইয়ের অধিক কেউ সেখানে ছিলেন না, দুইয়ের অধিক বুঝাবার মতো শব্দ ব্যবহার করলেন কেন? এর জবাবে মুফাসসিরিনে কেরাম একাধিক জবাব উল্লেখ করেছেন। এর মধ্যে একটা জবাব, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া দুইজনকে ডাইরেক্ট সম্বোধন করেছেন, আর তাদের সমস্ত সন্তানাদিদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করেছেন। পরোক্ষভাবে আদম হাওয়াকে বলেছেন, প্রত্যক্ষভাবে আদম হাওয়াকে বলেছেন, আর পরোক্ষভাবে তাদের সমস্ত সন্তানাদিদেরকে বলেছেন, হে আদম হাওয়া তোমরা সরাসরি, আর হে আদম সন্তানেরা তোমরা তোমাদের আদি পিতা আদম আর আদিমাতার মাধ্যমে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে যাও। সুতরাং এই আয়াত এই ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমরা এই দুনিয়াতে আমাদের আদি পিতা আদম এবং আদিমাতা মায়ের মাধ্যমে বেহেস থেকে এই দুনিয়াতে এসেছি, একটা দায়িত্ব পালন করার জন্য। সেই দায়িত্বটা হইল আল্লাহর ইবাদত করা, এবং দায়িত্ব পালনের নিয়ম হইল নবীর তরিকা অনুসরণ করা। পাঠাবার সময় আল্লাহ আরো বলে দিয়েছিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যার সারমর্ম হইল, যদিও তোমাদেরকে এখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আবার কিভাবে তোমরা দুনিয়ার জীবন শেষে পুনরায় কিভাবে তোমরা জান্নাতে পৌঁছতে পারো, তার জন্য আমি তোমাদের কাছে পথ প্রদর্শক পাঠাব। আমার পাঠানো পথ প্রদর্শন মোতাবেক যারা দুনিয়ায় জীবনযাপন করবে তারা আবারও জান্নাতে এসে পৌঁছতে পারবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাবার পর আবারও দুনিয়ার জীবন শেষে আমরা কেমন করে জান্নাতে পৌঁছতে পারি সেই পথ বলে দেওয়ার জন্য, সেই পথ আমাদেরকে প্রদর্শন করার জন্য আল্লাহ অগণিত নবী রসুল পাঠিয়েছেন এবং অসংখ্য আসমানি কিতাব নাযিল করেছেন। নবী রসুল এবং আসমানি কিতাবগণের মাধ্যমে, আসমানি কিতাবগুলির মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে পথে জীবনযাপন করলে আবারও জান্নাতে যাওয়া যাবে বলে দিয়েছেন, সেই পথটাকে কোরআনের ভাষায় নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। দুনিয়ার মানুষ আবারও জান্নাতে যাওয়ার মতো পথ আল্লাহ প্রদর্শন করেছেন কিনা? করেছেন, নবী রসুলগণের মাধ্যমে আর আসমানি কিতাবগুলির মাধ্যমে। যে পথ দুনিয়াবাসী মানুষকে আল্লাহ বাতলে দিয়েছেন আবারও জান্নাতে পৌঁছার জন্য, সেই পথটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। পথটার নাম সিরাতে মুস্তাকিম, বাংলা ভাষায় এর অর্থ হয় সরল পথ, সহজ পথ, সোজা পথ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহর বর্ণিত পথ দুনিয়ার মানুষগুলির জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার সোজা পথ। এখানে আমাদের কয়েকটা কথা স্মরণ রাখতে হবে। কোরআনের ভাষায় বিভিন্ন আয়াতে যে আল্লাহ সিরাতে মুস্তাকিম শব্দটা ব্যবহার করেছেন, যার বাংলা অর্থ সোজা পথ, কে যাওয়ার পথ? দুনিয়ার মানুষগুলি যাওয়ার পথ। কোথায় যাওয়ার পথ? আবারও জান্নাতে যাওয়ার পথ। কুরআনের ভাষায় পথটার নাম সিরাতে মুস্তাকিম, বাংলা ভাষায় তার অর্থ সুজা পথ। কে যাওয়ার? দুনিয়ার মানুষ যাওয়ার। কে যাওয়ার? দুনিয়ার মানুষ যাওয়ার। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার সুজা পথ। এই সিরাতে মুস্তাকিম বা সুজা পথ শব্দটা কুরআনের বহু আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন, অসংখ্য আয়াতে আল্লাহ এই সিরাতে মুস্তাকিম বা সুজা পথ শব্দটা ব্যবহার করেছেন। শুধুমাত্র দুনিয়াবাসী মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছার সহজ ব্যবস্থা বলে দেওয়ার জন্য। মানুষকে পথ প্রদর্শনের পদ্ধতি দুইটা হইতে পারে, একটা হইল পথের বিবরণ দিয়া পথের পরিচয়, আর একটা হইল পথিকের বিবরণ দিয়া পথের পরিচয়। ধরুন আপনাদের চট্টগ্রাম শহর থেকে একটা লোক কক্সবাজার যাবে, সে পথ চিনে না, আপনাকে কক্সবাজারের পথ দেখাবার জন্য আপনার কাছে আবদার করল। আপনি তাকে দুভাবে পথ দেখাতে পথ চিনাতে পারবেন, একটা হইল চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তা কোন দিক থেকে কোথায় কিভাবে গিয়েছে এর বিবরণ দিয়া তাকে পথ চিনালেন, এটা হল পথের বিবরণ দিয়া পথের পরিচয়। আরেকটা পদ্ধতি হল তোমার সামনে চারজন লোক দাঁড়ানো আছে, এরা কক্সবাজারের রাস্তা চিনে, এরা কক্সবাজার যাবে, তুমি শুধু এদের পিছু পিছু যাবে, তুমি শুধু এদের অনুসরণ করবে, তুমি শুধু এদের অনুকরণে রাস্তা অতিক্রম করবে, তোমার পথের বিবরণ জানতে হবে না, এদের পিছু পিছু চলতে থাকলেই এরা যখন কক্সবাজার পৌঁছবে এদের সাথে সাথে তুমিও কক্সবাজার পৌঁছে যাবে। এটা কি পথের বিবরণে পথের পরিচয় না পথিকের বিবরণে পথের পরিচয়? পথিকের বিবরণে পথের পরিচয়। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম শব্দটা দুনিয়াবাসী মানুষকে জান্নাতে পৌঁছার সুজা পথ দেখাবার জন্য যে ব্যবহার করেছেন, যত আয়াতে এই শব্দটা ব্যবহার করেছেন প্রত্যেক আয়াতেই হয়তো পথের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন, আর না হয় পথিকের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলবেন, পথের বিবরণে পথ চেনা সহজ না পথিকের অনুকরণে পথ চলা সহজ? পথিকের অনুকরণে পথ চলা সহজ, পথের বিবরণ জেনে শুনে নিজের জ্ঞানে নিজের বিবেকে সেই পথ সঠিকভাবে চলা সহজ ব্যাপার নয়, কঠিন ব্যাপার। পথিকের জানাশোনা পথিকের অনুকরণে পথ অতিক্রম করা অত্যন্ত সহজ ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই পবিত্র কুরআনের যে আয়াতে সর্বপ্রথম সিরাতে মুস্তাকিম শব্দটা ব্যবহার করেছেন সেখানে পথের বিবরণ নয় পথিকের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন। আমি আশা করি আপনারা জানেন কুরআনের সর্বপ্রথম সুরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সর্বপ্রথম সিরাতে মুস্তাকিম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে এভাবে দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছার সুজা পথ দেখাও। এখানে সুজা পথের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলে দিয়েছেন সিরাতাল্লাযীনা আনআমত আলাইহিম। সুজা পথের ব্যাখ্যায় আল্লাহ বলেন ওই সমস্ত লোকের অনুসৃত পথ জান্নাতে পৌঁছার সুজা পথ যে সমস্ত লোকদেরকে তুমি নিয়ামত দান করেছ, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণের পথ জান্নাতে পৌঁছার সুজা পথ। পথের বিবরণ দেওয়া হইল না পথিকের পরিচয়ে পথের বিবরণ দেওয়া হইল, পথিকের বিবরণে পথের পরিচয় দেওয়া হল। আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ দুনিয়াতে যে পথে জীবনযাপন করেছেন সেই পথে যারাই জীবনযাপন করবে দুনিয়ার জীবন শেষে অতি সহজে তারা আবার জান্নাতে পৌঁছে যাবে। তাই আমাদের অনিবার্য কারণেই জানার দরকার আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ কারা, যাদের অনুকরণে দুনিয়ায় জীবনযাপন করলে নিজে সরাসরি আল্লাহর কিতাব না বুঝলেও, নিজে সরাসরি নবীর হাদিস না বুঝলেও, যাদের অনুকরণে দুনিয়াতে জীবনযাপন করলে আমরা তাদের সাথে জান্নাতে পৌঁছে যেতে পারব, ওরা কারা, এই সমস্ত নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ কারা, এর ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনের অন্য আয়াতে বলেন মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাগণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন চার দল বান্দারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা। প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। নবীগণের পথ দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ, সিদ্দিকগণের পথ দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথ, সালেহগণের পথ দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এই চারদল মানুষের পথ জান্নাতে পৌঁছার সুজাপথ। এই চারদল মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এদের অনুকরণে যারা দুনিয়ায় জীবন যাপন করবে এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে সাক্ষাৎ করাইয়া দিবেন। এখানে একটা আনুষঙ্গিক প্রশ্ন রাখতে পারে, জান্নাতে পৌঁছার পথ তো মাত্র একটা, কারণ প্রতীকের জন্য গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার একেবারে সুদা পথ একের অধিক হতে পারে না। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ ধরুন, এই যে মাউথপিসের স্ট্যান্ডটা আছে এইখানে যদি একটা পথিক দাঁড়িয়ে থাকে আর আপনার সামনে যে খুঁটি আছে ওই খুঁটি পর্যন্ত যদি সে সম্পূর্ণ সুদা যেতে চায় তাহলে রেখা কয়টা হবে? মাউথপিসের স্ট্যান্ড থেকে খুঁটি পর্যন্ত সুদা রেখা কয়টা হতে পারে? একটাই, একটাই মাত্র সুদা রেখা হতে পারে। বাঁকা রেখা অনেকগুলি হতে পারে, সুদা রেখা একটার বেশি হতে পারে না। ঠিক তেমনিভাবে দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ একটা মাত্রই হতে পারে, জান্নাতে পৌঁছার সুজাপথ একের বেশি হতে পারে না। কথা বুঝে আসছে কিনা আপনাদের? তাহলে দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ সিরাতে মুস্তাকিম কতটা? একটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পথের প্রতীকের বিবরণ দিয়া দুনিয়াবাসী মানুষকে পথ চিনাতে গিয়ে চার দলের কথা বললেন কেন? নবীগণের পথ জান্নাতে পৌঁছার সুজাপথ, সিদ্দিকগণের পথ জান্নাতে পৌঁছার সুজাপথ, শহীদগণের পথ জান্নাতে পৌঁছার সুজাপথ, সালেহগণের পথ জান্নাতে পৌঁছার সুজাপথ, কত দল? একই পথের প্রতীক আমরা চার দলের অনুকরণ করব কেন? এই প্রশ্ন এখানে জাগা স্বাভাবিক। প্রশ্নের সংক্ষিপ্ত জবাব মুফাসসিরিন কেরাম লিখেছেন, জান্নাতের সুজাপথে জান্নাতে পৌঁছার প্রতীক দল চার দলে বিভক্ত হওয়ার কারণ পথের ভিন্নতা নয় বরং গতির ব্যবধান। সবচেয়ে দ্রুত গতিতে জান্নাতে পৌঁছতেওয়ালা দল হইলেন নবীগণের দল, তার চেয়ে কম গতিতে জান্নাতে পৌঁছতেওয়ালা দল হইলেন সিদ্দিকগণের দল, তার চেয়ে কম গতিতে জান্নাতে পৌঁছতেওয়ালা দল হইলেন শহীদগণের দল, তার চেয়ে কম গতিতে জান্নাতে পৌঁছতেওয়ালা দল হইলেন সালেহগণের দল। সুতরাং জান্নাতে পৌঁছার মতো অনুকরণীয় চার দল, পথের ভিন্নতার কারণে দল চারটা হইল না গতির ব্যবধানের কারণে দল চারটা হইল? গতির ব্যবধানের কারণে চার দল হইল, পথের কোন ব্যবধান নাই। সিদ্দিকগণের যেই পথ জান্নাতে পৌঁছার জন্য নবীগণের যেই পথ সিদ্দিকগণের সেই পথ, শহীদগণের সেই পথ সালেহগণের সেই পথ, জান্নাতে দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ একটাই, একটার বেশি কোন সুজাপথ নাই। তবে চার দলের অনুকরণ করলে সবাই জান্নাতে পৌঁছতে পারবে, চার দলের কথা এই জন্য বলা হয়েছে তাদের গতির মধ্যে কিছুটা ব্যবধান আছে। নবীরা জান্নাতে পৌঁছার গতি সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন, তার চেয়ে কিছু কম গতি সম্পন্ন হইলেন সিদ্দিকগণ, তার চেয়ে কিছু কম গতি সম্পন্ন হইলেন শহীদগণ, তার চেয়ে কিছু কম গতি সম্পন্ন হইলেন সালেহগণ। সুতরাং দ্রুতগতি সম্পন্নদের অনুসরণ করলেও একই সুদাপথে জান্নাতে পৌঁছা যাবে, সালেহগণের অনুসরণ করলেও একই পথে জান্নাতে পৌঁছা যাবে। সুতরাং এই চার দলের পর পথ একটাই, যাদেরই অনুকরণ করা হবে তাদের অনুকরণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমাদেরকে তাদের সাথে জান্নাতে সাক্ষাৎ করিয়ে দেবে। আয়াতের শানে নজুল আরো চমৎকার। একজন সাহাবী হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার দরবারে যখন যতক্ষণ পর্যন্ত বসা থাকি তখন ততক্ষণ পর্যন্ত অন্তর শান্ত থাকে, সংসারের প্রয়োজনে যখন সংসারে বাড়িঘরে চলে যাই, সংসারের কাজে চলে যাই, তখন হঠাৎ করে যখন আপনার কথা মনে পড়ে, সংসারের কাজে থাকা অবস্থায় আপনাকে যখন দেখতে পাই না, মন অস্থির হয়ে যায়, সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে আপনার পবিত্র দরবারে চলে আসি, আপনার চেহারা মুবারক দেখে অন্তরে সান্ত্বনা লাভ করি। কিন্তু পরকালের জিন্দগিতে আপনি থাকবেন সর্বোচ্চ বেহেস্তে, আমরা থাকব নিম্ন স্তরের বেহেস্তে, তখন যদি আপনার কথা আমাদের স্মরণ হয় আমরা যে বেহেস্তে থাকবো সেখানে তো আপনাকে আমরা পাবো না, আর আপনি যে বেহেস্তে থাকবেন সেখানে আমরা যেতে পারবো না, তখন আপনার চেহারা মুবারক দেখবো কেমন করে? বেহেস্তে গিয়ে যদি আপনার চেহারা মুবারক দেখার সুযোগ না পাই মনে সান্ত্বনা লাভ করবো কেমন করে? জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, দুনিয়াতে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জীবন যাপন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে নবী যত উচ্চ স্তরের বেহেস্তে থাকুন না কেন তোমাদেরকে সেখানে আসা যাওয়া দেখা সাক্ষাৎ কথাবার্তা করার সুযোগ সুবিধা করে দেবেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, নবীগণের সাথে জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ করে দেওয়া হবে, সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে, সিদ্দিকগণের সাথে জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে, শহীদগণের সাথে জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে, সালেহগণের সাথে জান্নাতে তোমাদেরকে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে যদি তোমরা দুনিয়াতে আল্লাহর হুকুম মতে এবং নবীর তরিকা মতে জীবনযাপন করো। বাকি কথা বলার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা যারা বর্তমান দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পর নবীর চেহারা মুবারক কোনদিন দেখতে পেরেছেন? মনে চায় দেখা, আল্লাহ ওয়াদা দিয়েছেন দেখা করাইয়া দেব জান্নাতে নিয়ে, এটা আল্লাহর ওয়াদা। নবীর সাথে আপনাদেরকে সাক্ষাৎ করাইয়া দিবেন আল্লাহ, কোথায় নিয়া? জান্নাতে নিয়া। কিন্তু নবীর সাথে জান্নাতে গিয়া সাক্ষাৎ, নবীর সাক্ষাৎ পাইতে হইলে পূর্ব শর্তরা হইল আল্লাহর হুকুম পালন করতে হবে নবীর তরিকা মতে, আল্লাহর হুকুম পালন করতে হবে দুনিয়ায় কোন মতে? নবীর তরিকা মতে না মন গড়া মতে? মন গড়া মতে, মন গড়া মতে ধর্মের কাজ করলে, মন গড়া মতে সওয়াবের কাজ করলে বেদাত হয়। এই আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। এখন শুধু এতটুকু স্মরণ রাখেন, আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছেন নবীর সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন জান্নাতে নিয়ে। যদি আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করি, নবীর তরিকা মতে যদি জীবনযাপন করি, তাহলে জান্নাত দুনিয়াতে এসে যারা নবীকে পাই নাই, জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ নবীকে পাব যদি নবীর তরিকা অনুসরণ করে দুনিয়াতে জীবনযাপন করি। নবীর তরিকা অনুসরণ করা ছাড়া দুনিয়াতে যেমন নবীকে পাওয়া যায় নাই, পরেখালেও নবীকে পাওয়া যাবে না। নবীর সাক্ষাৎ দুনিয়াতেও ঘটে নাই, আখেরাতেও নবীর সাক্ষাৎ ঘটবে না। তাদের যাদের জীবনযাপনে নবীর তরিকা অনুসৃত নয়, তাদের নবীর সাক্ষাৎ পরকালেও ঘটবে না। নবীর সাক্ষাৎ ওই সমস্ত উম্মতের ঘটবে পরকালে, যারা নবীর তরিকা মতে দুনিয়ায় জীবনযাপন করবে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চার দল নিয়ামতপ্রাপ্ত বান্দাগণের পরিচয় করে দিয়েছেন। নবীগণের দল আল্লাহর নিয়ামতপ্রাপ্ত দল, সিদ্দিকগণের দল আল্লাহর নিয়ামতপ্রাপ্ত দল, শহীদগণের দল আল্লাহর নিয়ামতপ্রাপ্ত দল, সালেহগণের দল আল্লাহর নিয়ামতপ্রাপ্ত দল। তোমরা যদি তারা যে পথে জীবনযাপন করেছেন সেই পথে যদি তোমরা জীবনযাপন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে তোমাদেরকে জান্নাতে নিয়ে সাক্ষাৎ করিয়ে দেবেন। সুতরাং তাদের পথ জান্নাতে পৌঁছার সুদাপথ। এই সুদাপথ শব্দটা কোরআনে সিরাতে মুস্তাকিম শব্দের দ্বারা আল্লাহ ব্যবহার করেছেন। আর এই সিরাতে মুস্তাকিমের যে বাংলা অর্থ সুদাপথ, এর মানে হইল দুনিয়াবাসী মানুষগুলির জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। এই মর্মে আল্লাহ কোরআনে সিরাতে মুস্তাকিম শব্দ ব্যবহার করেছেন এবং পথের পরিচয় দুভাবে দিয়েছেন, একটা পথের বিবরণ দিয়া পথের পরিচয় আর একটা পথিকের বিবরণ দিয়া পথের পরিচয়। সর্বপ্রথম সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সিরাতে মুস্তাকিম শব্দটা যখন ব্যবহার করেছেন, সেখানে পথের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন না পথিকের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন? পথিকের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন। এই এইভাবে পথ চিনাটা সর্বস্তরের লোকের জন্য সহজ, আর পথের বিবরণের মাধ্যমে জান্নাতের পথ চিনে চলা যে সর্বস্তরের লোকের জন্য সহজ নয়, একমাত্র উলামায়ে কেরামের জন্য সহজ, একমাত্র মুহাদ্দিসিন মুফাসসিরিন তাদের জন্য আল্লাহর কোরআনের বিবরণ জানিয়া বুঝিয়া শুনিয়া সেই পথে অনুসরণ করিয়া চলা শুধুমাত্র হক্কানি উলামায়ে কেরাম, শুধুমাত্র বিজ্ঞ আলেমগণ, শুধুমাত্র পারদর্শী আলেমগণের পক্ষে কোরআনের বিবরণ থেকে পথের জান্নাতের পথের পরিচয় লাভ করা শুধুমাত্র আলেমগণের পক্ষে সম্ভব, জনসাধারণের পক্ষে সম্ভব নয়। জনসাধারণের পক্ষে সরাসরি কোরআন থেকে জান্নাতের পথ চিনা সম্ভব নয়। জনসাধারণকে জান্নাতে পৌঁছতে হইলে নবীগণ যে পথে জীবনযাপন করেছেন সেই পথেই জীবনযাপন করতে হবে, সিদ্দিকগণ যেই পথে জীবনযাপন করেছেন সেই পথেই জীবনযাপন করতে হবে, শহীদগণ যেই পথে জীবনযাপন করেছেন সেই পথেই জীবনযাপন করতে হবে, হক্কানি উলামায়ে কেরাম যেই পথে যেই পথ অনুসরণ করে চলছেন তাদের পিছু পিছুই চলতে হবে জনসাধারণকে জান্নাতে পৌঁছতে হইলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যে আয়াতে সিরাতে মুস্তাকিম শব্দ ব্যবহার করেছেন সেখানে পথের বিবরণ দিয়ে পথের পরিচয় না দিয়ে পথিকের বিবরণ দিয়ে পথের পরিচয় দিয়েছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষগুলি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছ বুক বিলাসে মত্ত হয়ে এই সুদাপথ হারাইয়া ফেলে, জান্নাতের জান্নাতে পৌঁছার সুদাপথ হারাইয়া ফেলে কোন জিনিসের কারণে? দুনিয়ার তুচ্ছ বুক বিলাসের লোভ লালসার কারণে, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছ বুক বিলাসের লোভ লালসার কারণে দুনিয়াবাসী অধিকাংশ মানুষ জান্নাতে পৌঁছার সুদাপথ হারাইয়া ফেলে। দুনিয়ার তুচ্ছ বুক বিলাসে যারা মত্ত, যারা জান্নাতের পথ হারাইয়া ফেলছে, তারা কেন জান্নাতের পথের প্রতিজ্ঞের সাথে কেন শত্রুতামি করে, কিভাবে শত্রুতামি করে, তার বিবরণ আমি গত দুই দিন আপনাদের সামনে পেশ করেছি। দুই কারণে তারা জান্নাতের পথের প্রতীকদের বিরুদ্ধে শত্রুতামি করে। একটা কারণ হইল একদল মানুষ জান্নাতের পথে চলার কারণে, যদিও তাদের সংখ্যা অনেক কম কিন্তু এরা ভালো পথে চলার কারণে, ওরা যে খারাপ পথে চলে এদের পথটা যে খারাপ এটা পরিচিত হইয়া যায়, যে খারাপ বলে চিহ্নিত হইয়া যায়, এই কারণে এরা জান্নাতের পথের প্রতীকগণের শত্রু হইয়া যায়। দুই নম্বর কারণ, জান্নাতের পথে যারা চলেন এরা শুধু নিজেরাই চলেন না, যারা পরকালের আশা ভরসা বিসর্জন দিয়া দুনিয়ার তুচ্ছ বুক বিলাসের লালসায় জাহান্নামের পথে চলে, এদেরকে ওই ভুল পথ ছেড়ে দিয়ে জান্নাতের সুদাপথে আসার জন্য তারা আহ্বান জানান। এই কারণেও দুনিয়াদারেরা এই পরকালমুখী মানুষদের শত্রুতামি করে। শত্রুতামি করার বিভিন্ন পথ, বিভিন্ন পদ্ধতি গত দুই দিন আমি আপনাদের সাথে পেশ করেছি। এইভাবে শত্রুতামি করতে গিয়া কিছু মানুষ দেশে পৌঁছার সুদাপথ ইসলাম ধর্ম গ্রহণই করতে পারে না, আর কিছু মানুষ ইসলামের সুদাপথ উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের মাধ্যমে ইসলাম ধর্ম পেয়েছিল, অর্থাৎ মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু জন্মগ্রহণ করার পরে দেখে দুনিয়ার মুখ বিলাস ঠিক রাখতে হইলে জান্নাতের পথে চলা সম্ভব নয়, জান্নাতের পথে চলতে হইলে দুনিয়ার মুখ বিলাস ঠিক রাখা সম্ভব নয়, তখন তারা নাস্তিক হইয়া যায়, মুরতাদ হইয়া যায়, বেঈমান হইয়া যায়, কাফের হইয়া যায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়াও জান্নাতের সুজা পথ ছাড়িয়া দিয়া নাস্তিক মুরতাদ হইয়া বেঈমান কাফের হইয়া যায়, এর নজির বাংলাদেশে আছে কিনা নাই? একদল আজীবন কাফের থাকে, ইসলামের সুজা পথে আসতে পারে না দুনিয়ার তুচ্ছ মুখ বিলাসের লালসায়, আরেকদল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও দুনিয়ার তুচ্ছ মুখ বিলাসের লালসায় এরা ইসলামের পথে থাকতে পারে না, জান্নাতে পৌঁছার সুজা পথে থাকতে পারে না, ইসলাম ধর্ম ত্যাগ করে তারা মুরতাদ হইয়া যায়, নাস্তিক বেঈমান হইয়া যায়। যে সমস্ত লোকেরা আগে মুসলমান ছিল পরে ইসলাম ধর্ম ত্যাগ করে এদেরকে কুরআনের পরিভাষায় মুরতাদ বলা হয়। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরতাদের শাস্তি প্রাণদণ্ড, মুরতাদের শাস্তি প্রাণদণ্ড। যারা আগে মুসলমান ছিল পরে মুরতাদ হইয়া গেছে, নাস্তিক হইয়া গেছে, বেঈমান হইয়া গেছে, এদের শাস্তি প্রাণদণ্ড। আল্লাহ রাসূল বলেন মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যেই ব্যক্তি তার দীনে ইসলাম বর্জন করল তাকে তোমরা হত্যা করো। সুতরাং সরাসরি হাদিস শরীফে আল্লাহর রাসূল মুরতাদদের শাস্তি হত্যা, মুরতাদদের শাস্তি প্রাণদণ্ড বলে দিয়েছেন। এই সমস্ত বেঈমান কাফির আর নাস্তিক মুরতাদেরা দুনিয়ার অবাধ বুক বিলাসের লালসায় পড়িয়া কত অগণিত দলে বিভক্ত হয়েছে তার কোন সীমা সংখ্যা নাই। কিন্তু কিছু মানুষ নাস্তিক না হইয়াও, মুরতাদ না হইয়াও, বেঈমান কাফির না হইয়াও, মুসলমান থাকিয়াও বেস্টেও যাইতে চায়, আবার দুনিয়ার অবাধ বুক বিলাস করতে চায়, এমন কিছু মুসলমানও হইয়া গেছে। কিছু মুসলমান এমন আছে যারা পরকালের আশা ভরসা ছাড়ে নাই, আহমদ শরীফের মতো জান্নাতের আশা ভরসা বিসর্জন দেয় নাই। ডক্টর আহমদ শরীফ তো জান্নাতের আশা ভরসা বিসর্জন দিয়েছিল, নাকি বলেন আপনারা? ডক্টর আহমদ শরীফ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ধর্ম বর্জন করেছে, জান্নাতের আশা ভরসা বিসর্জন দিয়েছে। তসলিমা নাসরিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু শেষ পর্যন্ত পরকালের আশা ভরসা বিসর্জন দিয়েছে, জান্নাতের আশা বর্জন করেছে। কিন্তু কিছু মুসলমান এমনও থাকে যারা পরকালের জান্নাতও চায়, দুনিয়ার অবাধ মুখ বিলাসও চায়, এমন কিছু মুসলমান আছে কি নাই? এই সমস্ত মুসলমান কত দলে বিভক্ত হবে তার বিবরণ দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বনি ইসরাঈল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, বনি ইসরাঈলের পরিচয় অনেক লম্বা, ইতিহাস অনেক লম্বা, বলতে গেলে সমগ্র কোরআন বনি ইসরাঈলের বিবরণে বলতে গেলে ভরপুর। সুতরাং বনি ইসরাঈল সম্পর্কে স্বয়ং সম্পূর্ণ আলোচনা করার অবকাশ আমার এখানে নাই, শুধু আপনারা সংক্ষেপে স্মরণ রাখেন হযরত ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাঈল বলা হয়। ইয়াকুব আলাইহিসসালামের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা, হিব্রু ভাষায় তার আরেকটা নাম ছিল ইসরাঈল, ইসরাঈল শব্দের অর্থ আল্লাহর বান্দা। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী ছেলেপেলেদেরকে, পরবর্তী আউলাদদেরকে কুরআনের ভাষায় বলা হয় বনি ইসরাঈল, ইসরাঈলের সন্তান, ইসরাঈলের খানদান, ইয়াকুব পয়গম্বরের আউলাদ। তাই সংক্ষেপে এতটুকু স্মরণ রাখেন কুরআনের ভাষায় ইয়াকুব আলাইহিসসালামের পরবর্তী বংশধরদেরকে বনি ইসরাঈল বলা হয়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আমার মুসলমান উম্মত যারা পরকালও চায়, জাহান্নাম থেকেও বাঁচতে চায়, জান্নাতেও যাইতে চায়, আবার দুনিয়াতে অবাধ মুখ বিলাসও চায়, এই সমস্ত উম্মত যারা দুনিয়ার মুখ বিলাস বিসর্জন দিয়া সুদা পথে বেঁচতে যাইতে চায়, তাদের সহ সর্বমোট মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। হাদিসের সংক্ষিপ্ত অর্থ হইল বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল আর মুসলমান 73 দলে বিভক্ত হবে। বনি ইসরাঈল কত দলে বিভক্ত হয়েছিল, মুসলমান হবে কত দলে বিভক্ত? এই কথাটা বলা মাত্রই অনেকের মনে প্রশ্ন জাগে, সব মুসলমানের কোরআন এক নাকি চট্টগ্রামের মুসলমানের ভিন্ন কোরআন? সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের কালেমা এক, সব মুসলমানের কেবলা এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের শরীয়ত এক, তাহলে দল 73টা হবে কেন? প্রশ্ন জাগে কিনা লাগে না? প্রশ্ন জাগে কিনা লাগে না? সব মুসলমানের কোরআন এক, কালেমা এক, কেবলা এক, আল্লাহ এক, রসুল এক, শরীয়ত এক, সবকিছু এক, তাহলে দল এতটা কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের জানা মতে আমাদের দেশে যত মুসলমান আছে সবাই নামাজি নাকি কিছু বেনামাজি? বেনামাজিও আছে, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি, নামাজি একদল মুসলমান, বেনামাজি আরেকদল মুসলমান। নামাজি মুসলমানের যেই কালেমা, বেনামাজি মুসলমানের সেই কালেমা না ভিন্ন কালেমা? নামাজি মুসলমানের যেই কোরআন, বেনামাজি মুসলমানের সেই কোরআন না ভিন্ন কোরআন? নমাজি মুসলমানের যেই নবী, বেনমাজি মুসলমানের সেই নবী না ভিন্ন নবী? এখানে তোমরা দুই দল হইলা কেন আগে বলো, তারপরে আমি বলবো রসুল 73 দল হবে কেন, কেন বললেন? একমাত্র কারণ হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, সেই হাদিসে আল্লাহ রাসূল কারণ সহ উদাহরণ সহ বিশ্লেষণ দিয়ে বলেছেন আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হওয়ার কারণ কি। কারণটা বোঝার জন্য আল্লাহ রাসূল যে উদাহরণ দিয়েছেন হাদিস শরীফে সেই উদাহরণটা বোঝার দরকার। আল্লাহ রাসূল হাদিস শরীফে একটা রোগের উদাহরণ দিয়ে বলেছেন, রোগটাকে আরবি ভাষায় বলা হয় কালাব, রোগটাকে আরবি ভাষায় বলা হয় কালাব, বাংলাতে রোগটার নাম জলাতঙ্ক। মূলত এই রোগটা কুকুরের হয়, এই রোগটা মূলত কুকুরের হয়, জলাতঙ্ক রোগ। এই রোগে যেই কুকুর আক্রান্ত হয় সেই কুকুর পাগল হইয়া যায়, পাগল হইয়া পাগল পরা হইয়া মানুষকে কামড়াইতে থাকে। ওই জলাতঙ্ক রোগে আক্রান্ত তেমনিভাবে আমার মুসলমান উম্মতের 73 দলের মধ্যে 72 দল মুসলমান উম্মতের রক্তের কণায় কণায় রোগে রেশায় অবাধ দুনিয়ার দুনিয়ার অবাধ ভোগ বিলাস এবং লোভ লালসা তাদের রক্তের কণায় কণায় মিশে যাবে। দুনিয়ার অবাধ ভোগ বিলাসের লালসায় পড়িয়া একদিকে পরকালের বেহেস্তের আশাও করবে, অপরদিকে দুনিয়াতে অবাধ ভোগ বিলাসে অমত্ত হয়ে যাবে। বুঝে আসছে কিনা? একই কোরআনে বিশ্বাসী হইয়া এত দল কেন? ওই দুনিয়ার লোভে পড়িয়া এত দল, দুনিয়ার অবাধ ভোগ বিলাসের লোভে পড়িয়া, দুনিয়ার অবাধ ভোগ বিলাসের লালসায় পড়িয়া মুসলমানেরা আল্লাহর রাসূল বলেন 73 দলে বিভক্ত হবে, তন্মধ্যে আল্লাহর রাসূল বলেন 72 দল মুসলমান হবে জাহান্নামী, একটা মাত্র মুসলমান উম্মতের মধ্যে 72 দল হবে জাহান্নামী, একটা মাত্র মুসলমানের দল হবে। কোন ব্যবধান আছে কি নাই? অবশ্যই আছে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখাল আল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ঈমানও থাকবে সে চিরকালের জন্য জাহান্নামে যাবে না, কোনো না কোনো দিন বেহেশতে যাবে। সুতরাং 72 দল মুসলমান যে জাহান্নামী হবে, এদের অন্তরে ঈমানের লেশমাত্র বাকি আছে, সেই জন্য তো মুসলমান, তাহলে এরা জাহান্নামী হবে, বেদিন কাফির জাহান্নামী হবে চিরকালের জন্য। আর 72 দল মুসলমানকে যে আল্লাহ আল্লাহর রাসূল হাদিস শরীফে জাহান্নামী বলেছেন, এরা বেদিন কাফিরের মতো চিরস্থায়ী জাহান্নামী নয়, এরা হবে দীর্ঘমেয়াদী জাহান্নামী। বেদিন কাফির হবে চিরস্থায়ী জাহান্নামী, আর 72 দল মুসলমান হবে, 72 দল মুসলমান হবে কোন স্থায়ী না দীর্ঘমেয়াদী, কোন স্থায়ী কোন জাহান্নামি নেই, অল্পদিনের জন্য কেউ জাহান্নামে যাবে না, এটা ভালো রকম স্মরণ রাখেন আপনারা। দু চার দিনের জন্য কেউ জাহান্নামে যাবে না, দু চার সপ্তাহের জন্য কেউ জাহান্নামে যাবে না, দু চার মাসের জন্য কেউ জাহান্নামে যাবে না। কারণ অন্য হাদিসে উল্লেখ আছে হাসরের মাঠে বিভিন্ন রকমের সুপারিশ হবে, সুপারিশ এর মধ্যে সর্বমোট 6 প্রকার সুপারিশ হবে হাসরের মাঠে, সর্বমোট 6 প্রকার সুপারিশ হবে হাসরের মাঠে। প্রথম প্রকার সুপারিশ হইল হাসরের মাঠের বিচার শুরু করার সুপারিশ, এটা একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ করতে পারবে না। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের সুপারিশে হাসরের মাঠে সমস্ত মানুষের বিচার কার্য শুরু হবে, যে প্রথম নম্বরের সুপারিশ। দুই নম্বরের সুপারিশ হবে একদল মানুষকে বেহেশতে যে মর্যাদা পেয়েছে তার চেয়ে বড় মর্যাদা দেওয়ার জন্য। তিন নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে বিনা হিসাবে বেচতে দেওয়ার জন্য। চতুর্থ নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে সহজ হিসাব দিয়া বেহেশতে দেওয়ার জন্য। পঞ্চম নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে একদল মানুষকে অল্পদিনের জন্য জাহান্নামী সাব্যস্ত হয়েছে, অল্পদিনের জন্য জাহান্নামে দিয়া কলঙ্কিত না করিয়া মাফ করিয়া দেওয়ার জন্য। পাঁচ নম্বর সুপারিশ হবে হাসরের মাঠে, ছয় নম্বর সুপারিশ হবে দীর্ঘমেয়াদী জাহান্নামীরা জাহান্নামের শাস্তির মেয়াদ পূর্ণ হওয়ার অল্পদিন বাকি থাকতেই তাদেরকে নাজাত দেওয়ার জন্য সুপারিশ। এই সর্বমোট 6 প্রকার সুপারিশ হবে হাসরের মাঠে। তন্মধ্যে পঞ্চম প্রকার সুপারিশের দ্বারা এই কথা পরিষ্কার হইয়া গেল যে পরকালের বিচারে অল্পদিনের জন্য কেউ জাহান্নামে যাবে না, অল্পদিনের জন্য কেউ জাহান্নামে যাবে না। কোন মানুষ যদি হাসরের বিচারে সাব্যস্ত হয় অল্পদিনের জন্য সে জাহান্নামের শাস্তির যোগ্য। একে নবীগণ, ওলিগণ, আলেমগণ, কামিল পীর, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দিনের সুপারিশে একে অল্পদিনের জন্য জাহান্নামে না দিয়া মাফ করিয়া বেহেশতে দিয়া দেওয়া হবে। সুতরাং পঞ্চম প্রকারের সুপারিশের বিবরণের দ্বারা এই কথা পরিষ্কার হইয়া গেল অল্পদিনের জন্য কেউ পরকালে জাহান্নামে যাবে না, যারা যাবে দীর্ঘমেয়াদের জন্য যাবে আর না হয় চিরকালের জন্য যাবে। বেদিন কাফিরেরা জাহান্নামে যাবে চিরকালের জন্য, 72 দল মুসলমান জাহান্নামে যাবে কতদিনের জন্য, 72 দল মুসলমান জাহান্নামে যাবে কতদিনের জন্য, দীর্ঘমেয়াদের জন্য, অল্পদিনের জন্যও নয় আর চিরকালের জন্যও নয়, বাহাত্তর দল মুসলমান হাসরের বিচারে জাহান্নামে যাবে দীর্ঘমেয়াদের জন্য। এখানে আবার কিছু লোকে মনে করবে, ঠিক আছে আমরা নামাজ না পড়লেও মুসলমান আছি তো, আমরা রোজা না রাখলেও মুসলমান আছি তো, আমরা সুদের কারবার ঘুষের কারবার করলেও, চুরি ডাকাতি সন্ত্রাস হাইজ্যাক ইত্যাদি করলেও আমরা মুসলমান আছি তো, আমরা দীর্ঘমেয়াদের জন্য জাহান্নামে গেলেও কোন না কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে বেহেশতে দিয়ে দিবেন, ঠিক আছে আল্লাহ যখন বেহেশতে দিবেন তখন যাব, এর আগ পর্যন্ত জাহান্নামে থাকব। এরকম অনেকে মনকে সান্ত্বনা দেয়, বিশেষ করে পাপীরা নিজেদের মনকে এইভাবেই সান্ত্বনা দেয়, নব্বে নামাজিরা নিজেদের মনকে এইভাবেই সান্ত্বনা দেয়, চুরেরা নিজেদের মনকে এইভাবেই সান্ত্বনা দেয়, সুদকুর ঘুষকুর মদখুরেরা খুনি হাইজাকার চিন্তাইকারী জিনাকার বদমাশেরা এইভাবেই মনকে সান্ত্বনা দেয়, ঠিক আছে কোন না কোনদিন আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিবেন তো তখন আমার জান্নাতে গেলেই সারে। এইভাবে যে সমস্ত পাপিষ্টরা নিজেদের মনকে সান্ত্বনা দাও, তাদেরকে আমি জিজ্ঞেস করি, একটা মোমবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাইয়া তোমার হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনে রাখো, দীর্ঘমেয়াদি নয় পাঁচ মিনিট। আছে কি আপনাদের মধ্যে এমন কোন বাহাদুর একটা মোমবাতির আগুনের মধ্যে নিজের আঙ্গুলটাকে পাঁচ মিনিট দিয়া রাখবে, টু শব্দ করবে না, উয়া করবে না, চিৎকার দিবে না, নড়াচড়া করবে না, নীরব নিস্তব্ধ হইয়া নিজের হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনের মধ্যে পাঁচ মিনিট দিয়া রাখবে, এমন বাহাদুর আছে আপনাদের কাছে কেউ নাই? তাহলে যে দুনিয়ার সামান্য আগুনের মধ্যে, যে দুনিয়ার মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা পাঁচ মিনিট দিয়া রাখার মতো দুঃসাহস তোমার নাই, বেনমাজি হইয়া বেরুজাদার হইয়া ডাকাত বন্ধ করিয়া হজ বন্ধ করিয়া চুর হইয়া ডাকাত হইয়া বদমাস হইয়া সন্ত্রাসী হইয়া ছিনতাইকারী হইয়া জিনাকার হইয়া তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত সমস্ত শরীর জাহান্নামের আগুনে ডুবাইয়া রাখার জন্য কোন দুঃসাহসে তৈয়ার হইলা? আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, কোন মুসলমান সেকেন্ডের জন্য জাহান্নামে যাওয়ার সাহস করতে পারে? সুতরাং আপনারা কি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে সাজা ভোগ করার পরে নাজাত পাইতে চান, না আগুনে স্পর্শ করার আগে বেহেশতে যাইতে চান? জাহান্নামের আগুন সইবার আগে যদি বেহেশতে যাইতে চান তাহলে মুসলমান আসিত বললেই হবে না, নামাজি হইতে হবে, মুসলমান আসিত বললেই হবে না, রোজাদার হইতে হবে, মুসলমান আসিত বললেই হবে না, সব রকমের গুনাহ তওবা করিয়া ছাড়িয়া দিতে হবে যদি জাহান্নামের আগুনে সইবার আগে যদি বেহেশতে যাইতে হয়। কিছু আনুষঙ্গিক কথা বললাম, এখন মূল আলোচনায় যাই। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, তন্মধ্যে 72 দল মুসলমান হবে জাহান্নামী। কতদিনের জন্য? দীর্ঘমেয়াদের জন্য। আপনারা কেউ রাজি আছেন? কেউ রাজি আছেন? তাহলে 72 দলের অন্তর্ভুক্ত হইতে কেউ রাজি নাই। এরপরে আল্লাহ রসুল বলেন, একটা মাত্র মুসলমানের দল হবে বেহেশতি। আল্লাহ রসুল কারণ দর্শাইয়া বলেন, 72 দল মুসলমান জাহান্নামী হবে কোন কারণে? ওই রক্তের কোনায় কোনায়, রোগে রেশায়, দুনিয়ার অবাধ ভোগ বিলাসের লালসা তাদের রক্তের কোনায় কোনায় মিশে যাবে, দুনিয়ার ভোগ বিলাসের লোভ লালসায় পড়িয়া তারা ধর্মের নাম ব্যবহার করবে, দুনিয়ার স্বার্থ আদায়ের জন্য ধর্মের কাজ করবে, কিন্তু দুনিয়াতে অবাধ ভোগ বিলাসে মত্ত থাকবে। এই কারণে 72 দল পরকালে দীর্ঘমেয়াদি জাহান্নামী হবে। একদল মাত্র মুসলমান, এরা ধর্মের নামও ব্যবহার করবে না দুনিয়ার কোন স্বার্থের কারণে, ধর্মের কোন কাজও করবে না দুনিয়ার কোন স্বার্থের কারণে, বরং আল্লাহর কোরআনে বর্ণিত সিরাতে মুস্তাকিমের মাধ্যমে সুজা পথে বেহেশতে যাওয়ার জন্য ধর্ম ব্যবহার করবে, সুজা পথে বেহেশতে যাওয়ার আশায় ধর্ম পালন করবে। এক কথায় 72 দল মুসলমানও ইসলাম ধর্মকে ব্যবহার করবে, এক দল মুসলমানও ইসলাম ধর্ম পালন করবে। 72 দল মুসলমান ইসলাম ধর্ম ব্যবহার করিয়াও জাহান্নামী কেন? দুনিয়ার লোভ লালসার কারণে। একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করিয়া জান্নাতি কেন? এরা দুনিয়ার লোভ লালসার কারণে ধর্ম ব্যবহার করে না, এরা সিরাতে মুস্তাকিমের মাধ্যমে সুধা পথে বেঁচতে যাওয়ার জন্য ধর্মকে পালন করে। এখন প্রশ্ন জাগে, 72 দল মুসলমানের অন্তর দুনিয়ার লোভ লালসা আছে, একদল মুসলমানের অন্তর বেহেশতের আশা আছে, এই জন্য 72 দল জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে, কিন্তু আমরা চিনব কেমন করে কার অন্তরে দুনিয়ার লালসা আর কার অন্তরে জান্নাতের আশা? কোন লোকটা ইসলামের নাম ব্যবহার করতেছে বেহেশতের আশায়, আর কোন লোকটা ইসলামের নাম ব্যবহার করতেছে দুনিয়ার লালসায়? কোন লোকটা ইসলামের কাজ করতেছে বেহেশতের আশায়, আর কোন লোকটা ইসলামের কাজ করতেছে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার হীন উদ্দেশ্য নিয়া? বুঝার দরকার আছে কি নাই? এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রসুল, যে 72 দল জাহান্নামী হবে দুনিয়ার লালসার কারণে, এদের লালসাও থাকে অন্তরে, আর যে একদল মুসলমান বেহেশতি হবে, বেস্তের আশা অন্তরে নিয়ে ধর্ম পালন করার কারণে, এদের বেস্তে যাওয়ার আশাও অন্তরে থাকে, দুনিয়ার লালসাও থাকে অন্তরে, বেস্তের আশাও থাকে অন্তরে। সুতরাং কোন কোন মুসলমান দুনিয়ার লালসায় ধর্ম ব্যবহার করে আর কোন কোন মুসলমান বেস্তে যাওয়ার আশায় ধর্ম পালন করে আমরা চিনব কেমন করে? কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফী রিওয়ায়াতিন কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া গো আল্লাহর রাসূল, ওই বেহেশতি দলটাকে জাহান্নামী 72 দল মুসলমান থেকে আলাদা করে চিনবার উপায় কি? ইয়া রাসূলুল্লাহ ওয়া গো আল্লাহর রাসূল, প্রশ্ন বুঝলেন কিনা? 72 দল মুসলমান ইসলাম ধর্মকে ব্যবহার করে কিন্তু দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার লালসায়, একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করে সুদা পথে বেসতে যাওয়ার আশায়, কারণতরে দুনিয়ার লালসা, কারণতরে বেহেস্তের আশা, চিনব কেমন করে? এই প্রশ্নটা আপনাদের পক্ষ থেকে স্বয়ং সাহাবায়ে কেরাম সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ এই দলটাকে ওদের থেকে আলাদা করে চিনব কেমন করে? এখানে আরো একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে, সেটা হল এই হাদিস এই ব্যাপারে জ্বলন্ত প্রমাণ যে সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাহকে ইয়া রাসুল্লাহ বলেছিলেন, কালু মা হিয়া ইয়া রাসুল্লাহ ওয়ফি রেওয়ায়তিন কালু মান হিয়া ইয়া রাসুল্লাহ। হাদিসের কিতাব খুলে দেখুন, ইয়া রাসুল্লাহ কথাটা হাদিসের কিতাবে উল্লেখ আছে, সাহাবায়ে কেরাম রসুলকে বলেছেন ইয়া রাসুল্লাহ, ওগো আল্লাহর রসুল। এই হাদিস এই কথার প্রমাণ কিনা যে সাহাবাগণ রসুলকে ইয়া রাসুল্লাহ বলেছেন? বিভিন্ন হাদিসে এই কথা আছে কিনা? নাই, আছে। এই জন্য এখানে আরেকটা আনুষঙ্গিক প্রশ্নের জবাব না দিয়া সামনের কথা আলোচনা করা যায় না, যে সাহাবায়ে কেরাম যদি সরাসরি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতে পারেন, তাহলে আমরা 1500 বছরের পরের যুগের নিরীহ উম্মতেরা আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না কেন? সাহাবায়ে কেরাম যদি সরাসরি নবীকে ইয়া রাসূলুল্লাহ বললেন, আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে আপত্তিটা কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা? জবাব বোঝার আগে একটা কথা বুঝুন, সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন, রসুলকে নিজেদের দরবারে হাজির মনে করিয়া না নিজেরা রসুলের দরবারে হাজিরা দিয়া? ভালো রকম বুঝুন, সাহাবায়ে কেরাম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, নবীকে নিজেদের দরবারে হাজিরা দিয়েছেন মনে করিয়া না নিজেরা নবীর দরবারে হাজিরা দিয়া? আপনাদের সমাজে যারা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, এরা নিজেরা নবীর দরবারে হাজিরা দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে না নবী তাদের দরবারে হাজিরা দিয়েছেন বলে? তাহলে সাহাবায়ে কেরামের ইয়া রাসূলুল্লাহ আর এদের ইয়া রাসূলুল্লাহ কোন পার্থক্য আছে কি? সামান্যতম পার্থক্য না আকাশ পাতাল। বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদি শরীফে লেখেন, গুফতে মনসুরে আনাল হক গাসতে হাস, গুফতে ফেরাউনে আনা আরব গাসতে পাস, ইয়ানারা রহমতুল্লাহ বরওয়াফা ওয়া আনারা লানাতুল্লাহ দরকাফা, ইয়ানা গুফতাল খুদি আজাদ সুদ ওয়া আনা গুফতবা খুদি বরবাদ সুদ। মনসুর হাল্লাজ আনাল হক বলেছিলেন আমি খুদা বলে তিনি আল্লাহর ওলি হইয়া গেলেন, ফেরাউন আনা রব বলেছিল আমি খুদা বলে পৃথিবীর কুখ্যাত কাফির হইয়া গেল, মনসুর হাল্লাজও বলে আমি খুদা, ফেরাউন বলে আমি খুদা। বলুন তো দুজনের মধ্যে আমি আছে কিনা? তাহলে ফেরাউনের আমি আর মনসুর হাল্লাজের আমিতে ব্যবধান কোথায়? মনসুর হাল্লাজ আমি কইয়া ওলি হইল কেন আর ফেরাউন আমি কইয়া কাফির হইল কেন? দুই আমিতে কোনো ব্যবধান আছে কি নাই? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, মনসুর হাল্লাজের আমি খুদা শব্দের উপর হাজার বার আল্লাহর রহমত নাযিল হোক, ফেরাউনের আমি খুদা শব্দের উপর হাজার বার আল্লাহর লানত নাযিল হোক। বেশ কম কি, আপনারা কি মনে করেন ফেরাউনের আমি খুদা আর মনসুর হাল্লাজের আমি খুদাতে কোনো বেশ কম নাই? কি বেশ কম বোঝার জন্য আমি আরেকটা ঘটনা বলি। একবার মনসুর হাল্লাজ একটা চিঠি লেখলো তার এক বন্ধুর কাছে, চিঠির হেডিং লেখলো মিন ফুলান মিনার রহমানুর রহিম ইলা ফুলান ইবনে ফুলান, রহমানুর রহিমের লেখা চিঠি অমুকের পুত্র তমুকের কাছে, রহমানুর রহিমের লেখা চিঠি অমুকের পুত্র তমুকের কাছে। চিঠিটা ঘটনার চক্রে হস্তান্তর হইয়া সরকারি লোকের হাতে ধরা পড়িয়া গেল, চিঠি আদালতে দাখিল করিয়া মনসুর হাল্লাজকে আসামি করিয়া মামলা দায়ের হইয়া গেল। আদালতের বিচারক কাজী মনসুর হাল্লাজকে আদালতে তলব করল, তলব করে জিজ্ঞাস করল, মনসুর এই চিঠিটা কার লেখা? মনসুর বলে আমার লেখা। বস এইবার তোমার স্বীকারোক্তি দিয়ে তুমি ধরা পড়েছ, যদি চিঠি তোমার লেখা হইয়া থাকে তুমি মিনার রহমানুর রহিম বললে কিভাবে, রহমানুর রহিমের লেখা চিঠি বললে কিভাবে? রহমানুর রহিম তো আল্লাহর নাম, রহমানুর রহিম তো তোমার নাম না, তোমার লেখা চিঠি হইয়া থাকলে এই চিঠি রহমানুর রহিমের লেখা চিঠি হইল কি করিয়া? তাহলে তুমি নিজেই রহমানুর রহিম দাবি করছো, তুমি নিজেই আল্লাহ দাবি করছো। তখন মনসুর হাল্লাজ বলে, মহামান্য বিচারপতি, আমি যখন আমার মুখে আমি বলতে যাই, বাংলা ভাষায় বলে আমি, আর আরবি ভাষায় বলে আনা, আরবি ভাষায় বলে আনা, তার বাংলা ভাষা হইল আমি। আমি বাংলা ভাষায় আপনাদের বোঝাবার চেষ্টা করছি। একটা মানুষ যখন আমি বলতে চায়, আমি বলার জন্য যখন আ উচ্চারণ করে, তারপরে আরেকটা অক্ষর উচ্চারণের বাকি থাকে, এমতাবস্থায় যদি আল্লাহ তাকে উচ্চারণের শক্তি বন্ধ করে দেন, ওই ব্যক্তির আ কি আর কোনদিন আমি হবে? আমি হবে না। তাহলে আমি বলার জন্য আ উচ্চারণের ক্ষমতা যোগায় কে? মি উচ্চারণের ক্ষমতা যোগায় কে? মনসুর আল্লাহ বিচারপতিকে বলতেছে, আমার তো আমি বলবো দূরের কথা, আ উচ্চারণেরও ক্ষমতা নাই, মি উচ্চারণের ক্ষমতা নাই। যিনি আ উচ্চারণের বেলায় স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী, যিনি মি উচ্চারণের বেলায় স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী, তিনি আল্লাহ। এই জন্য আমি আমি আল্লাহ এই অর্থে বলি, আমি বলার ক্ষমতা যার আছে তিনি আল্লাহ। মনসুর আল্লাহদের আমি খোদার ব্যাখ্যা বুঝলেন? মনসুর আল্লাহদের আমি খোদার ব্যাখ্যা এই নয় যে আমি আমি নিজে খোদা। মনসুর আল্লাহদের আমি খোদার ব্যাখ্যা হইল, আমি বলার স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা যার আছে তিনি খোদা। আপনারা আমার কথা বুঝে দেখে বলুন, আমি বলার স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা কার? আপনাদের কি আমি বলার নিজস্ব ক্ষমতা আছে? নাই। এই ব্যাখ্যায় তিনি বলছেন আমি খোদা, অর্থাৎ আমি বলার ক্ষমতা যার আছে তিনি খোদা। এই কথা বলার মাধ্যমে তিনি নিজের অস্তিত্বকে আল্লাহর অস্তিত্বের সামনে বিলীন করে দিয়েছেন। ইয়ানা গুফতাজ খুদি আজাদেশুদ ওয়ানা গুফ বা খুদি বরবাদেশুদ। মনসুর আল্লাহ আমি খোদা বলতেন নিজের আমিত্বকে খোদার সামনে মিঠাইয়া দেওয়ার জন্য। ফেরাউন আমি খোদা বলেছিল খোদার অস্তিত্বকে নিজের সামনে মিঠাইয়া দেওয়ার জন্য। রেশকম আছে কিনা? মনসুর আল্লাহদের আমি খোদার অর্থ আমি খোদা, আর ফেরাউনের আমি খোদা রেশকম। মনসুর আল্লাহ আমি আমি খোদা বলতো নিজের আমিত্বকে খোদার সামনে মিঠাইয়া দেওয়ার জন্য, আর ফেরাউন আমি খোদা বলতো খোদার অস্তিত্বকে নিজের সামনে মিঠাইয়া দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে মনসুর আল্লাহদের আমি খোদা আর ফেরাউনের আমি খোদায় যেই ব্যবধান, সাহাবায়ে কেরামের ইয়া রাসূলুল্লাহ আর এদের ইয়া রাসূলুল্লাহ সেই ব্যবধান। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এই জন্য বলেন, ইয়ানারা রহমতুল্লাহ বরওয়াফা ওয়া আনারা লানাতুল্লাহ দরকফা, ইয়ানা গুফতাল খুদি আজাদে সুদ ওয়া আনা গুফবা খুদি বরবাদে সুদ। মনসুর আল্লাহদের আমি খুদা শব্দের উপর আল্লাহর হাজারবার রহমত, ফেরাউনের আমি খুদা শব্দের উপর আল্লাহর হাজারবার লানত। ফেরাউন আমি খুদা বলিয়া আমিত্বকে খুদার সামনে মিটাইয়া দিল, মনসুর আল্লাহ আমি খুদা বলিয়া নিজের আমিত্বকে খুদার সামনে মিটাইয়া দিল, ফেরাউন আমি খুদা বলিয়া খুদা খুদার খুদাইকে নিজের আমিত্বের কাছে মিটাইয়া দিল। এই জন্য মনসুর আল্লাহদের আমি খুদা শব্দের উপর হাজারবার রহমত, ফেরাউনের আমি খুদা শব্দের উপর হাজারবার লানত। সাহাবায়ে কেরাম নিজেরা নবীর দরবারে হাজিরা দিয়া ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়ারা নবীকে নিজের দরবারে হাজিরা দেওয়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে। বুঝে দেখতে বলুন, সাহাবায়ে কেরামের ইয়া রাসূলুল্লাহ আর আপনাদের সমাজে যারা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার ইয়া রাসূলুল্লাহ কোন ব্যবধান আছে? সামান্য না? মনসুর আল্লাহ দার ফেরাউনের মতো সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলতেন মনসুর আল্লাহ দার আমি খোদার মতো, ইয়ারা ইয়া রাসূলুল্লাহ বলে ফেরাউনের আমি খোদা বলার মতো। এবার মূল কথায় যাই। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আমার উম্মত মুসলমানের 73 দলের মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বুঝলেন? এইবার হাদিস শরীফে ইয়া রাসূলুল্লাহ আছে কি নাই? সাহাবায়ে কেরাম রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন কি না? সেই ইয়া রাসূলুল্লাহ আর বর্তমান সমাজের প্রচলিত ইয়া রাসূলুল্লাহ একাকার না? আকাশ পাতাল ব্যবধান। এবার মূল আলোচনায় যাই। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 72 দল মুসলমান দুনিয়ার লালসা অন্তরে থাকার কারণে জাহান্নামী হবে, এক দল মুসলমান সুজা পথে বেহেস্তে যাওয়ার আশায় বেহেস্তি হবে, দুনিয়ার লোভ লালসাও অন্তরে থাকে আর বেহেস্তের আশাও অন্তরে থাকে। সুতরাং কার অন্তরে দুনিয়ার লালসা নিয়ে ধর্ম পালন করে আর কে বেহেস্তের আশা অন্তরে নিয়ে ধর্ম পালন করে, আমরা পার্থক্য করে চিনব কেমন করে? জোয়াবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি মা আনা আলাইহি ওয়া আসহাবি, চিনার পরিচয় হইল আমি রসুলের সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের জমাত। এই দুইটা জিনিসকে আদর্শ মাপকাঠি পালন করিয়া, আদর্শ মাপকাঠি রূপে অনুসরণ করিয়া যারা ধর্ম পালন করে প্রমাণ হয়ে যাবে তারা দুনিয়ার লোভ লালসা চরিতার্থ করার জন্য ধর্ম পালন করে না, সিরাতে মুস্তাকিমের পথে বেসতে যাওয়ার জন্য ধর্ম পালন করে। যারা নবীর সুন্নতকে আদর্শ মানতে রাজি হবে না, অথবা যারা সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানতে রাজি হবে না, প্রমাণ হয়ে যাবে এদের আন্দোলন, এদের এদের ধর্মীয় কাজ, এদের জাহাজ, এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের জাকাত, এদের সবকিছু দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য। তাহলে কোন সমস্ত মুসলমানেরা দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য ইসলাম ধর্ম পালন করে, আর কোন সমস্ত মুসলমানেরা সুদাপথে বেহেস্তে যাওয়ার জন্য ইসলাম ধর্ম পালন করে, তা পার্থক্য করে বোঝার জন্য আল্লাহ রসুল কোন মাপকাঠি দিয়েছেন? দিয়েছেন কোন মাপকাঠি? কি মাপকাঠি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রসুলের সুন্নত আর আমার সাহাবাগণের জামাত, যাদের যে সমস্ত মুসলমানের দলের ইসলাম ধর্ম পালনের আদর্শ মাপকাঠি হবে আমি রসুলের সুন্নত, আর ইসলাম ধর্ম পালনের আদর্শ মাপকাঠি হবে আমার সাহাবাগণের জামাত, তাহলে কতটা মাপকাঠি মানলে সুদাপথে বেহেস্তে যাওয়া যাবে? ইসলাম ধর্ম পালনের জন্য কতটা মাপকাঠি মানলে সুজাপদে বেসতে যাওয়া যাবে? কতটা মাপকাঠি? একটার নাম রসুলের সুন্নত আর একটার নাম সাহাবাগণের জামাত, এই জন্য দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। এই জন্য দলটার নাম কি? আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নতর তো নবীর সুন্নত ওয়ালা, আহলে সুন্নতর তো সে নিজেই সুন্নত, না তার আদর্শ নবীর সুন্নত। আহলে সুন্নতর তো কি? আমি আহলে সুন্নত, এর মানে আমি নিজেই সুন্নত, না আমার আদর্শ নবীর সুন্নত। ওয়াল জমাতের তো কি? সে নিজেই জমাত, না তার আদর্শ সাহাবাগণের জমাত। সুতরাং যাদের ধর্ম পালনের দুইটা আদর্শ মাপকাঠি হবে, একটা মাপকাঠির নাম নবীর সুন্নত, এই জন্য নাম হবে তার আহলে সুন্নত, আর একটা আদর্শ মাপকাঠি হবে তার সাহাবাগণের জমাত, এই জন্য নাম হবে তার ওয়াল জমাত। এই হল আহলে সুন্নত ওয়াল জমাতের সংক্ষিপ্ত পরিচয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বর্তমান সমাজে যারা আমরা আহলে সুন্নত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নত ওয়াল জামাত কিয়া, যারা বেশি চেঁচামেচি করে, যারা বেশি চিৎকার করে, এদের এদের ধর্ম পালনে না আছে নবীর সুন্নত, না আছে সাহাবায়ে কেরামের জামাত। তাহলে বর্তমান বর্তমান দুনিয়াতে আহলে সুন্নত ওয়াল জামাতের সব মুসলমান হাতি আহলে সুন্নত ওয়াল জামাত, না অধিকাংশরা বেজাল? আমার ছোটবেলায় দেখেছি সরিষার তেল কিনতে গিয়ে দোকানে হাতি তেল দাও বলতে হইত না, কারণ তখন সরিষার তেল নামে কোন বেদাল তেল বাজারে তেমন ছিল না, সরিষার তেল বললেই হাতি তেল পাওয়া যেত। কিন্তু বর্তমান যুগে আপনারা বলুন, সরিষার তেল দাও বললেই হাতি তেল পাওয়া যায়, না হাতি সরিষার তেলের সাথে আবার হাঁটি শব্দ বলতে হয়, বলতে হয় দোকানদারকে আমি সরিষার হাঁটি তেল নিতে চাই? এক জমানায় সরিষার তেল বলতেই হাঁটি তেল বুঝাইতো, বর্তমান দুনিয়াতে সরিষার তেল বলতেই হাঁটি তেল বুঝায় না, হাঁটি তেল বুঝাইবার জন্য আলাদা হাঁটি বলতে হয়। ঠিক তেমনি ভাবে এক যুগে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে হাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝাইতো, কিন্তু বর্তমান যুগে সবচেয়ে বড় জঘন্যতম বেদাতি যারা, সবচেয়ে বড় জঘন্যতম নবীর তরিকার বিরুদ্ধে দুশ্মন করনেওয়ালা যারা, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লেভেল নিয়ে গিয়েছে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড ব্যবহার করতেছে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার ব্যবহার করতেছে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান ব্যবহার করতেছে। আপামর জনসাধারণ সরল মুসলমান যারা জানে না আহলে সুন্নাত পর্ত কি, যারা জানে না ওয়াল জামাত পর্ত কি, এই সমস্ত মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লেভেল দিয়া দুঃখা দিয়া বেদাতি বানাইবার চেষ্টা করতেছে। এই জন্য বর্তমান জমানায় শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেই খাঁটিটা বোঝা যাবে না, অধিকাংশরা আহলে সুন্নাত ওয়াল নামের জামাত নামের বেদাল অতি অল্প সংখ্যক মুসলমান খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমাদের বুঝার দরকার, এখন আমাদের বুঝার দরকার, আমাদের সমাজে কিছু মুসলমান আছে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর কিছু মুসলমান আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বেদাল, আছে কি নাই? আপনাদের বুঝার দরকার আহলে সুন্নাত ওয়াল জামাত নামের বেদাল কারা, আর খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে যাবে, হাদিস শরীফের রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, বেহেশতি মুসলমানের দলের ধর্ম পালনের কোন আদর্শ আছে? কি বলেন হাদিস বুঝে থাকতে বলুন। একটা মাত্র মুসলমানের দল যারা বেহেশতি হবে, এরা এদের ধর্ম পালনের কোন আদর্শ মাপকাঠি আছে? কতটা? একটা মাপকাঠির নাম সুন্নতে রসুল, একটা মাপকাঠির নাম সুন্নতে রসুল, আর একটা মাপকাঠির নাম জমাতে সাহাবা। সুতরাং সুন্নতে রসুলকে অনুসরণ করবে না যারা ধর্ম পালনের বেলায়, এদের ধর্ম পালন বেদাত বেদাত বেদাত। যারা ধর্ম পালনের বেলায় নবীর সুন্নতের অনুসরণ করবে না, এদের ধর্ম পালন বেদাত, কাজে কর্মে বেদাতি, কাজে কর্মে বেদাতি, নাম দামে সুন্নতি, কাজে কর্মে কি নাম দামে কি, বুঝবেন কেমন করে? এদের ধর্ম পালনের বেলায় নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানে না, মন গরামতে যা মনে চায় তাই করে। এরা মন গরামতে কি কি করে তার হিসাব দিয়া সারা রাত্রে নয়, সারা মাসে নয়, সারা বছরে শেষ করা যাবে না। গতকাল এই সবার সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম সামান্য কিছু আবার দিয়েছেন আপনাদেরকে, যারা এই সমস্ত বেদাল করে মন গড়াভাবে ধর্ম পালন করে, এর মধ্যে আমি আজকে আপনাদের সামনে একটা মাত্র উদাহরণ পেশ করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। গিয়া দেখলেন মদিনার আনসার মুসলমানেরা বছরে দুইটা দিন আমোদ প্রমোদ করে। কতদিন? দুইটা দিন। রসুল জিজ্ঞেস করেন, তোমরা এই দুই দিন আমোদ প্রমোদ করো কেন, আনন্দ উৎসব করো কেন? তারা বলল, হুজুর, আমরা আপনাকে পাওয়ার আগে, আমরা মুসলমান হওয়ার আগে থেকেই বছরে দুইটা দিন ধৈর্য করে রাখি, এই দুইটা দিন আমরা ঈদ করব, উৎসব করব, আমোদ প্রমোদ করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা হয় না, তোমাদের মন গড়া কোন ঈদ হইতে পারে না। ঈদ যদি ধর্মের ব্যাপার হইয়া থাকে, ইসলাম ধর্ম তোমাদের জন্য বছরে দুইটা ঈদের ব্যবস্থা দিয়েছে, একটা ঈদের নাম ঈদুল ফিতর, একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদে মিলাদুন নবী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে মুসলমান উম্মতের জন্য বছরে কতটা ঈদ বলেছেন, কতটা ঈদ? একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদে মিলাদুন নবী না ঈদুল আধা। আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা ঈদের ব্যবস্থা নিলাম, একটা হইল ঈদুল ফিতর, যেটা রমজান মাসের রোজা উপলক্ষে হবে, আর একটা ঈদের নাম হইল ঈদুল আধা, যেটা হজ এবং কুরবানি উপলক্ষে হবে। মুসলমানের বছরে ঈদ কতটা? কে বলেছেন? কোথায় বলেছেন? এখন যদি কেউ বছরে দুইটা ঈদ পালন না করিয়া তিন নম্বর আর একটা ঈদের সংযোজন করে, বারোই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, এই এই ঈদ নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত না এদের মন গড়াভাবে প্রচলিত? এই ঈদটা সংসারের নামে পালন করে না ধর্মের নামে পালন করে? মাফ কাটিটা কি নবীর সুন্নত না মন গড়া? মন গড়া ধর্ম পালন করলে আহলে সুন্নত হয় না, নবীর সুন্নতের মাপ কাঠি মতে ধর্ম পালন করলে আহলে সুন্নত হয়। সুতরাং ঈদে মিলাদুন নবী পালন করেনওয়ালারা আহলে সুন্নত নয়, বেদাতি। ঈদে মিলাদুন নবী পালন করেনওয়ালারা আহলে সুন্নত নয়, বেদাতি।